যে যে নিয়তে হিজরত করেছে সেটাই পাবে। এগুলো কিসের ব্যাপার? নিয়তের ব্যাপার, মনের ব্যাপার। এখন মক্কা থেকে মদিনায় লোকটা এলো, কেউ কি বুঝতে পারছে যে কেন এসছে? এই কেন কে বুঝবেন? আল্লাহ। আর হিজরত আল্লাহর জন্য হয়, আল্লাহ রসুলের জন্য হয়। এখন আল্লাহ আল্লাহর জন্য এসেছে, কিন্তু তার মনের ভেতরে মাঝখানে একটা কি ঢুকেছে? শিরক ঢুকে গেছে। আজান দিচ্ছে কি জন্য? যে লোকে শুনে আমার প্রশংসা করবে। হয়ে গেল। তবে ভালো কাজ করার সময়ে যদি আপনার মনের ভিতরে লোভ না থাকে যে আর লোকে আমার প্রশংসা করবো, তা সত্ত্বেও যে লোকে প্রশংসা করে তাহলে কি ক্ষতি হবে? এটা আপনার প্রাপ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা দুনিয়ার বুকে মুসলিমের অগ্রিম প্রাপ্য সুসংবাদ। জান্নাত তো পাবেই, কিন্তু দুনিয়াতে তার প্রাপ্য সুনাম হচ্ছে। এই সুনাম তার মনের ভিতরে নেই, চাহিদা নেই, কিন্তু এমনি হচ্ছে। আর হওয়া স্বাভাবিক, ভালো কাজ করলে তো। কেউ যদি ভালো করে কোরআন পড়েছে, সবাই বলবে যে ভালো, খুব সুন্দর আওয়াজ, খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু তার মনে এসব লোভ নেই, তাহলে তার কোন ক্ষতি হবে না, বরং এটা তার কি হবে? স্বভাব। এটা হচ্ছে অগ্রিম স্বভাব, বোনাস হিসাবে আগে পেয়ে গেল, তারপর জান্নাতে তো পাবেই। মহান আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিল ইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, আর সেই কাজে যেন আল্লাহর ইবাদতে যেন কাউকে শরীক না করে। এই জন্য আমরা বলে থাকি প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তি তৌহিদ, আর তার শর্ত হচ্ছে, মৌলিক শর্ত কয়টি? দুটি। প্রথম শর্ত হলো ইখলাস। ইখলাস না থাকলে যে শিরক, গুপ্ত শিরক হয়ে যাবে। তো আর দ্বিতীয় শর্তটা হলো তরিকায়ে মুহাম্মাদি। ঠিক আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আখাফু আলাইকুম মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। তোমাদের উপরে আমার বড় ভয় হয়, যে ভয়টা বেশি হয় সেটা হচ্ছে ছোট শিরক। কালু ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগার। সাহাবারা বললেন আল্লাহ রাসূল শিরকে আসগার কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রিয়া। রিয়া মানে লোক দেখানি কোন কাজ করা। যে কোন ভালো কাজ কার জন্য করছেন? লোককে দেখানোর জন্য, লোকের কাছে সুনাম নেওয়ার জন্য, লোকের কাছে প্রশংসা নেওয়ার জন্য। এই জন্য যারা আল্লাহ ছাড়া অন্যের গোলাম হয়, সেই গোলাম হওয়ার অর্থ যেমন কেউ নিজের প্রবৃত্তির গোলাম, কেউ টাকা পয়সার গোলাম, এমন ভাবে যে সে দুনিয়া দুনিয়া করে করে দিন সে করছে না, তাই সেখানে বদ্ধ করে তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, আব্দ বলা হয়েছে দিরহামের আব্দ, দিনারের আব্দ, তারপরে তাকে এইভাবে বদ্ধ দেওয়া হয়েছে, তার মানে সেও এক প্রকার গোলাম। কিন্তু এগুলো হচ্ছে ছোট শিল্প, এগুলো টাকার গোলামি করা তো বড় শিল্প হতে পারে না। হ্যাঁ, টাকাকে যদি আপনি সিজদা করেন, প্রণাম করেন, সেটা আলাদা কথা, কিন্তু টাকার গোলামি করছেন মানে টাকার পিছনে ছুটছেন, নিজের খেয়াল খুশির গোলামি করছেন। হ্যাঁ, অবশ্য নিয়ত গুণে সেটা বড় হতে পারে বলা যায় না, কিন্তু মৌলিক ভাবে এগুলো হচ্ছে ছোট শিরিক। নিয়তের মাধ্যমে শিরিক হয় তাহলে এমন সমুদ্র দরিয়া যার কুল কিনারা নেই, বিশাল নিয়তের মাধ্যমে শিরিক প্রচুর। কম সংখ্যক লোকই আছে যারা এই প্রকার শিরিক থেকে মুক্তি পেয়ে থাকে। যে ব্যক্তি তার আমলের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য সন্তুষ্টি ইচ্ছা করে, বা তার কাছে থেকে কোন পুরস্কার আশা করে, প্রশংসা আশা করে, সুনাম আশা করে, এমন লোক খুব কম পাবেন যার ভিতরে নেই। এই জন্য এটা খুব সূক্ষ্ম বিষয়। এই জন্য এর থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছে। দোয়ারা জানেন আপনারা? গুপ্ত শরীর থেকে বাঁচার জন্য দোয়ারা জানেন? গত প্রোগ্রামে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আ'লাম ছোট শিরিক এবং